বন্ধু বান্ধবের সাথে পড়ে আর মদের গেলাসে আমি নিলাম তুলে, ওই বন্ধু বান্ধবের সাথে পড়ে আর মদের গেলাসে আমি নিলাম তুলে, ওই সাথে আমার বলছে সবাই আরেকটু খা আরেকটু খা, মিটে যাবে তোর যত রকম জ্বালা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে। ওরে কলমা পড়ে, ওরে কলমা পড়ে মুসলমানের রাখলি না তুই দাম, ওরে কলমা পড়ে মুসলমানের রাখলি না তুই দাম, আর শয়তানের কার সাজিতে লিখিয়ে দিলির নাম, তুই শয়তানের কার সাজিতে লিখিয়ে দিলির নাম। ওরে লোভ লালসাই তুই লোভ লালসায় পড়ে কত করলি চিটিং বাজে, ওরে লোভ লালসায় পড়ে কত করলি চিটিং বাজে, আর পরের জিনিস হড়প করিস মস্ত বড় পাজে, তুই পরের জিনিস হড়প করিস মস্ত বড় পাজে, ওই সাথে আমার বলছে সবাই আরেকটু খা আরেকটু খা, মিটে যাবে তোর যত রকম জ্বালা রে, মদ যে খায় সে তো শয়তান শয়তানের চেলা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে। ওরে টাকা পয়সা, ওরে টাকা পয়সা গয়নাগাটি সব হবে তোর মাঠে, ওরে টাকা পয়সা গয়নাগাটি সব হবে তোর মাঠে, আরে আপন যদি করে নিতিস নামাজের পাঠে, তুই আপন যদি করে নিতিস নামাজের পাঠে, আর জীবনে তুই ওরে জীবনে তুই করলি না রে হজের ইরাদা, ওরে জীবনে তুই করলি না রে হজের ইরাদা, আর লোক সমাজে বলে বেড়াস মনটা আমার সাদা, তুই লোক সমাজে বলে বেড়াস মনটা আমার সাদা, ওই সাথে আমার বলছে সবাই আরেকটু খা আরেকটু খা, মিটে যাবে তোর যত রকম জ্বালা রে, মদ যে খায় সে তো শয়ে শয়তানের চেলা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে। আরে মদ খেলে, ওরে মদ খেলে শয়তানেরই চেলা যদি হয়, ওরে মদ খেলে শয়তানেরই চেলা যদি হয়, আর টুপি পরে সুদ খাওয়া সে কি হারাম নয়, ওরে টুপি পরে সুদ খাওয়া সে কি হারাম নয়, আর মদ খাওয়া ওরে মদ খাওয়া সুদ খাওয়া তফাত কিছু নয়, ওরে মদ খাওয়া সুদ খাওয়া তফাত কিছু নয়, আর হারাম যে খায় কবরে তার আরাম নাহি হয়, ওরে হারাম যে খায় কবরে তার আরাম নাহি হয়, ওই সাথে আমার বলছে সবাই আরেকটু খা আরেকটু খা, মিটে যাবে তোর যত রকম জ্বালা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে, মদ যে খায় সে তো শয়তানের চেলা রে। www.anibas.in